السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আস্তে আস্তে ধীরে ধীরে রোজার অর্ধেক পার হয়ে গেছে, এবারে বিদায়ের পালা। তিন দশকের দুই দশকও শেষ হতে যাচ্ছে, শেষ দশক আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে। এই শেষ দশকে করণীয় কি? শেষ মুহূর্তে, শেষ দশটা রাত, শেষ দশটা দিন আমাদের এতেকাফ করা উচিত, কিন্তু কাজের লোক নিশ্চয়ই এতেকাফ করতে পারবে না। তবে একটা কথা মনে রাখবেন, যে যদি কেউ এতেকাফ করতে চায় তো এক রাতের জন্যও করতে পারে। সূর্য ডোবার আগে মসজিদে ঢুকে সূর্য ওঠার পরে যদি মসজিদ থেকে বেরিয়ে আসে, এক রাত এতেকাফ হয়ে যাবে। কিন্তু যদি তাও না করতে পারে, তাহলে আমাদের জন্য রাত্রি ইবাদত করা, রাত্রি জেগে ইবাদত করা রয়েছে। শুধু এক রাত না, শুধু সাতাশের রাত না, কিংবা শুধু বিজোর রাতগুলো না, বরং প্রত্যেক রাত। যেহেতু মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যখন রমজানের শেষ দশক এসে যেত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটে কাজ করতেন। নম্বর এক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত্রি জাগরণ করতেন। সারা রাত্রি জাগরণ করে কি করতেন? নামাজ পড়তেন, ইবাদত করতেন, তাসবিহ তাহলিল করতেন, কোরআন তেলাওয়াত করতেন। নম্বর দুই, তিনি তার পরিবার বর্গকে জাগাতেন। তার মানে তিনি শুধু নিজেই জাগতেন তাই না, স্ত্রীদেরকে জাগাতেন, সবাই জেগে নামাজ পড়তেন। শুধু এক রাত না, বিজোর রাতগুলো না, প্রত্যেক রাত। আর নম্বর তিন, তিনি কোমরে কাপড় বেঁধে নিতেন, লুঙ্গি বেঁধে নিতেন। তার মানে হয় দুটো, প্রথম হচ্ছে কি, যে তিনি আর স্ত্রীদের কাছে যেতেন না, শেষ দশকে তিনি স্ত্রীদের কাছে যেতেন না। অথবা এর অর্থ এই যে কোমরে কাপড় বেঁধে শক্ত করে মজবুত হয়ে ইবাদতে লাগতেন, নামাজ পড়তেন, তাসবিহ তাহলিল করতেন, এইভাবে তিনি এই রাতগুলোকে জাগতেন। কেন? যেহেতু এই নটা বা দশটার ভিতরে, শেষ দশকের মধ্যে এমন একটা রাত রয়েছে যেটা হচ্ছে খাইরুম মিন আলফে শাহর, হাজার রাত্রি অপেক্ষা উত্তম, এক হাজার রাত্রি অপেক্ষা উত্তম, এক হাজার মাস অপেক্ষা উত্তম, এক হাজার মাস অপেক্ষা উত্তম, রাত্রি না মাস, খাইরুম মিন আলফে শাহর। সুতরাং সেই রাত্রিকে পাওয়ার জন্য তিনি খুবই চেষ্টা করতেন, প্রত্যেক রাত জাগতেন, জোর বেজোর সমস্ত রাত জাগতেন, যাতে করে সেই রাত্রি বাদ না যায়, যে রাত্রের এত বড় ফজিলত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলেছেন, আর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সেই রাতের ফজিলত, যে রাত হল ভাগ্য রজনী। যে ভাগ্য রজনী মনে করে লোকে শবে বরাত জাগরণ করে, শবে বরাতের রাতে নামাজ পড়ে, কিন্তু শবে বরাত না, শবে বরাত হচ্ছে ডুপ্লিকেট, আসল হচ্ছে শবে কদর। শবে কদরের রাত, যে রাত এত ফজিলতপূর্ণ, আর সেই রাতকে পাওয়ার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে সমস্ত রাতগুলো নিজে জাগতেন, পরিবারবর্গকে জাগাতেন, এবং উম্মতকে উদ্বুদ্ধ করেছেন যে উম্মত প্রত্যেক রাত জাগরণ করে নামাজ পড়বে। যেহেতু শবে কদরের রাত আপনারা জানেন যে হাদিসে আছে, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গফর লাহু মা তাকাদ্দামা মিন যানবে, যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় শবে কদরের নামাজ পড়বে, তার সমস্ত পিছেকার গুনাহ মাফ করে দেওয়া হবে। অত আপনি জানেন না শবে কদরের রাত কবে, শবে কদরের রাত কবে আপনি জানেন না, তাই প্রত্যেক রাত জাগরণ করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে দেখিয়ে গেছেন, বলে গেছেন, পথ দেখিয়ে গেছেন, সেই পথে আমাদের উচিত আগামী এই রাতগুলো জেগে নেওয়া। আজকে ১৮ তারিখ, এখনো দুদিন বাকি আছে, কিন্তু আগে থেকে সতর্ক করা হলো, যেহেতু এরপরে আর সময় হবে না হবে, এই জন্য বলে রাখা ভালো যে আপনারা যতটুকু পারেন এই রাতগুলোকে প্রত্যেক রাত জাগার চেষ্টা করবেন, হয়তোবা এই বছরই আপনার শেষ রমজান, আগামী রমজান আর দেখতে পাবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।